ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার অন্তর্গত রঘুরামপুর গ্রামে অবস্থিত। তিন দিন ব্যাপী তাবলিগি ইজতেমার দুই দিন অতিবাহিত হওয়ার পরে আজকে সর্বশেষ তৃতীয় দিনে এই মোবারকময় ফজিলতময় ইজতেমার সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে জাম, আমার অত্যন্ত আদরের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই 18তম বার্ষিক আহলে হাদিস তাবলিগে ইসলাম বাংলাদেশের উদ্যোগে যে তিন দিন ব্যাপী তাবলিগি জোর ইজতেমা, আজকে সর্বশেষ দিনে শেষ মুহূর্তে কঠিন শীতের মধ্যে এই গভীর রজনীতে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে বসে থাকার এবং কোরআন সুন্না থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ তিন দিন ব্যাপী অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন সুন্না ভিত্তিক জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনেছেন। এখন রাতও অনেক বেশি হয়ে গেছে, অনেকে মৃত্যু থেকে আবার নতুন করে জীবিত হয়েছেন, কি বলেন? অনেকে মাঝখান দিয়ে মারা গেছিলেন নাকি? কতজন মারা গেছেন? জি, কালকে পত্রিকা আসবে যে তাবলিগি ইজতেমায় এতজন মানুষ মারা গিয়েছিল, কি মারা গেছে না? যখন মানুষ ঘুমায় তখন তো মারাই যায়, মারা যায় না? ঘুমানোর সময় কি দোয়া পড়ি আমরা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ আমরা আপনার নামে মারা যাইতেছি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আমুতু মানে আমরা আপনার নামে মারা যাইতেছি। তাহলে ঘুম যাওয়া মানে কি? মারা যাওয়াই, মৃত্যুই। আবার যখন ঘুম থেকে জাগ্রত হই তখন কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাকে জীবিত করেছেন বাদামা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পরে, মারা যাওয়ার পরে যিনি আমাকে আবার জীবিত করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। তাহলে তো আমরা ঘুম যাই মানে মারাই যাই। তো অনেক ভাই মাঝখান দিয়ে ঘুমিয়ে গেছেন, কারণ রাত্রি তো অনেক হয়েছে, আবার শীতের রাত্রি, ঘুমানোর তো কথাই, ঘুমানোটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ যেহেতু আবার জাগ্রত হয়েছি, তো আপনাদের সামনে বেশিক্ষণ আমরা আলোচনা না করে অল্প সময়ে কিছু কথাবার্তা বলে আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলোচনা যা শুনেছেন, এ পর্যন্ত যা আলোচনা হয়েছে, এগুলোই যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে আমল করি ইনশাআল্লাহ আমাদের এই ইজতেমা সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব, বিষয়টি হলো আদ-দাওয়া ওয়া তাবলীগ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়া, তাবলীগ করা, এটার গুরুত্ব, এটার প্রয়োজনীয়তা, এটার বিষয়বস্তু, এটার মানহাজ, এটার উসলুব। অর্থাৎ দাওয়াত ও তাবলীগ কেন্দ্রিক কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলে আজকের আলোচনা আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন কথা বলেন না দেখি, জানেন না আপনারা আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। খালি ইবাদতের জন্য বললে হবে না, বলতে হবে কি একমাত্র ইবাদতের জন্য, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে একমাত্রই বলছেন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, গোলামি করার জন্য। তাহলে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, গোলামি করা। এখন আল্লাহর গোলামি কেমনে করবে মানুষ? গোলামির সিস্টেম, গোলামির পদ্ধতি, গোলামির তরিকা, এটা তো জানতে হবে। এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, শুধুমাত্র দুনিয়ার মানুষকে আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু যখনই আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়া থেকে যেতেন, একটু সময় অতিবাহিত হইলেই আবার পৃথিবীতে ইবাদত বিরোধী কার্যক্রম, শিরক এবং বেদাত আবার মাথাচাড়া দিয়ে উঠত। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠাইতেন। এভাবে পর্যায়ক্রমে একের পর এক নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। কতজন নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন বলেন তো দেখি? অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন, নবুয়তের নিয়োগপত্র দিলেন 5টি আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে। আল্লাহ সুবহান ওয়া তাআলা জাবালে নূরের গারে হেরাতে 5টি আয়াত নাজিল করলেন সর্বপ্রথম। সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে এই 5টি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল হিসেবে মনোনীত করলাম, আপনাকে আমি নবী বানাইলাম, নবুয়তের রেসালতের দায়িত্ব আমি আপনাকে দিলাম। এই 5টি আয়াতে কারিমা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দেওয়া হইল। কিন্তু কাজ কি নবুয়তের, রেসালতের কাজ কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তারিত বর্ণনা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে হঠাৎ করে জিব্রিল আলাইহিস সালামকে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। জাবালে নূর থেকে এসে বাড়িতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, কাঁথা দাও, কম্বল দাও, আমার খুব ভয় লাগতেছে, আমার জ্বর আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর্যন্ত এভাবে ভয়ের কারণে বেশিরভাগ সময় শুয়ে থাকতেন, ভালো লাগতো না, ভয় পাইতেছেন, কি করবেন বুঝতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদাসসিরের কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে, নবুয়তের দায়িত্ব কি, রেসালতের দায়িত্ব কি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত, চাদর আবৃত শুয়ে থাকা মানুষটা, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের সাথে ডাকটা দিলেন, হে কম্বল গায়ে দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা আমার বন্ধু, কুম ফাআনজির, কুম, আপনাকে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছি, ঘুমায় থাকার জন্য না, শুয়ে থাকার জন্য না, কম্বল ফেলে দিন, সব কিছু ফেলে দিয়ে কুম, আপনি উঠে যান, দাঁড়িয়ে যান, শুয়ে থাকার জন্য আপনাকে নবী বানানো হয় নাই, আপনি কম্বল ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে আপনি দাঁড়িয়ে যান, উঠে যান। ওঠার পরে আপনি যে কাজটা করবেন, ফাআনজির, আপনার প্রথম কাজটা হলো ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করবেন কিসের থেকে, ফাআনজির আনিস শিরকে, সমাজটা শিরকে ডুবে আছে, সমাজের সর্বত্র শিরকের জুলুম, শিরকের ভয়াবহতা, শিরকের অন্ধকার, দুনিয়ার মানুষকে আপনি শিরক সম্পর্কে সতর্ক করুন, এটা হলো আপনার এক নম্বর কাজ, প্রথম কাজ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার রবের তাকবীর বর্ণনা করবেন, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, কি দিয়ে শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, ফাকাব্বির বিত্তাওহীদ, আপনার রবের তাওহীদ, আপনার রবের একত্ববাদ জমিনে আপনি প্রতিষ্ঠিত করবেন, প্রচার প্রসার করবেন, শিরক সম্পর্কে দুনিয়ার মানুষকে আপনি সতর্ক করবেন, আর তাওহীদ প্রতিষ্ঠা করবেন, তাওহীদের দাওয়াত দিবেন। অর্থাৎ আপনি দুনিয়াতে মানুষকে যেই দাওয়াতটা দিবেন, যেই কাজটা করবেন, সেটা হলো শিরক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত। আপনার দাওয়াতটা হবে, কাজটা হবে, পৃথিবীতে আপনি শিরক দূর করবেন, তাওহীদ প্রতিষ্ঠা করবেন। ওয়ার রুজজা ওয়াসিয়াবাকা ফাতাহির, আর সতর্ক থাকবেন সব সময় যেন আপনার কাপড়টা যেন পবিত্র থাকে, আপনার কাপড় যেন অপবিত্র না হয়। কাপড় অপবিত্র হবে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, যেই সমাজে আপনি দাওয়াত দিবেন, যেই সমাজে এই তাওহীদের দাওয়াত নিয়ে যাবেন, এই সমাজটা শিরকের ময়লা সমাজ, অপবিত্র সমাজ, নাপাকি সমাজ, আপনি ওই সমাজে বসবাস করবেন, ওই সমাজের মানুষকে আপনি তাওহীদের দাওয়াত দিবেন, শিরক মুক্ত ইমানের দাওয়াত দিবেন, কিন্তু কোনো শিরক যেন আপনার সাথে মিশ্রিত না হয়, নিজেকে সবসময় শিরক থেকে মুক্ত রাখবেন, আর শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে আপনি দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি, নবুয়তের কাজ কি, রেসালতের কাজ কি, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ, তাহলে নবুয়তের দায়িত্ব, রেসালতের দায়িত্ব পাওয়া গেল কি, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, শেরেক সম্পর্কে সতর্ক করবেন, তাওহীদের উপরে মানুষকে তাওহীদের দিকে ডাকবেন, তাওহীদের প্রতি গুরুত্ব দিবেন, তাওহীদ কায়েম করবেন। এই কাজটা কিন্তু সহজ কাজ, কাজটা কি সহজ? দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন কাজ হইল এটা। আপনি শেরেক দূর করবেন, তাওহীদ প্রতিষ্ঠা করবেন, এটার থেকে কঠিন কাজ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনো কাজ নাই। কারণ জমিনে যারা শেরেককারী, যারা শেরেকের পক্ষ অবলম্বনকারী, যারা শেরেকের পৃষ্ঠপোষকতাকারী, তারা জমিনে কিন্তু খুব শক্তিশালী। জমিনটা তাদের দখলে, জমিনটা তাদের নিয়ন্ত্রণে। আপনি যখন শিরকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, তাওহীদের পক্ষে কথা বলবেন, শিরকের পক্ষ অবলম্বনকারীরা আপনাকে এই জমিনে শান্তিতে থাকতে দিবে না। কত নবীকে এই কাজ করতে গিয়ে দুনিয়ার মানুষ হত্যা করেছে, কত নবীকে মেরে ফেলেছে, কত নবীকে করাত দিয়ে চিরে টুকরা টুকরা করেছে, কত নবীকে পানির মধ্যে চুবাইয়ে, পানির মধ্যে ডুবাইয়ে ডুবাইয়ে কত নবীকে হত্যা করেছে। সুতরাং এই কাজের মতো কঠিন কাজ জমিনে আর দ্বিতীয় কোনো কাজ নাই। কঠিন এক কাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে দিলেন, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই কাজটা কেমনে করবেন। এই কাজটা করার কয়েকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো দুনিয়ার মানুষকে আপনি দাওয়াত দিবেন, তাবলিগ করবেন, মানুষকে বুঝাইবেন, মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন করবেন, মানুষের ভিতরে মন মগজে যে শেরেকি চেতনা, শেরেকি চিন্তা ঢুকে আছে, আপনি দাওয়াতের মাধ্যমে, তাবলিগের মাধ্যমে সেই শেরেকি চেতনাটা মানুষের থেকে দূর করে মানুষের অন্তরে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করে দিবেন। এটা হলো একটা পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিটা হলো ধীরে ধীরে, আস্তে আস্তে এই পদ্ধতির কাজটা করা লাগে। আরেকটা পদ্ধতি আছে, আপনি বল প্রয়োগের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে দেশের মধ্যে যত শেরেক আছে সব আপনি উৎখাত করবেন, আর সেখানে আপনি বল প্রয়োগের মাধ্যমে তাওহীদ কায়েম করবেন। এটাও একটা পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পদ্ধতির মধ্য থেকে আম্বিয়া আলাইহিমুসসালামকে যেই পদ্ধতিটা বেছে নেওয়ার নির্দেশ দিলেন সেই পদ্ধতিটা হলো দাওয়াত ও তাবলীগের পদ্ধতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে রাসূল বানিয়েছি, আমি আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনি রাসূল হিসাবে আপনার কাজ হলো আপনি করবেন বাশীরা ওয়া নাযীরা, আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন, নাজ নিয়ামতের জান্নাতের সুসংবাদ দিতে থাকবেন, ওয়া নাযীরা, আপনি মানুষকে কবরের আযাব সম্পর্কে, হাশরের সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে মানুষকে সতর্ক করবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আমি আল্লাহর অনুমতি ক্রমে আমি আপনাকে একজন দাঈ ইলাল্লাহ বানিয়ে দিলাম। অর্থাৎ আপনি বেছে নিতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করবেন, জমিন থেকে শিরক দূর করবেন, এটার মাধ্যম হিসাবে আমি আল্লাহ আপনার জন্য মনোনীত করে দিলাম, আপনি হবেন দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আপনি হবেন দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন। অর্থাৎ এই তাওহীদ প্রতিষ্ঠার শিরক দূর করা, এটার মাধ্যম হবে দাওয়াত ও তাবলীগ, এটার মাধ্যম কোন অস্ত্র প্রয়োগ, বল প্রয়োগ, শক্তি প্রয়োগ নয়। এজন্য নবীওয়ালা পদ্ধতি, নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা তাবলিগ কোন জঙ্গিবাদ সন্ত্রাসকে সমর্থন করে না। এই দেশে আহলুল হাদিস যেই দাওয়াত দেয়, যেই তাবলিগ করে, এটা নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা তাবলিগ। এই পদ্ধতি হলো আম্বিয়া আলাইহিমুসসালামের মানহাজের তাবলিগ, এই দাওয়াত হলো আম্বিয়া আলাইহিমুসসালামের মানহাজের নবীওয়ালা দাওয়াত। সুতরাং আহলুল হাদিস কখনো জঙ্গিবাদ সমর্থন করে না, কারণ আহলুল হাদিসের নীতিমালাটাই হলো যে নবী রাসূলদের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের মানহাজে, সাহাবায়ে কেরামের পাহাম অনুযায়ী, সালাফদের বুঝ অনুযায়ী মানুষের চিন্তা চেতনায় পরিবর্তনটা হবে দাওয়াত তাবলীগের মাধ্যমে, কোন প্রকারের বল প্রয়োগের মাধ্যমে, অস্ত্র প্রয়োগের মাধ্যমে, মারামারি খুনাখুনির মাধ্যমে এই তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক দূর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক দূর করার জন্য দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি বানাইছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই পদ্ধতিটা বেছে নেওয়ার নির্দেশ দিলেন দাওয়াত তাবলীগের, তবে সতর্ক করে দিলেন যে আপনি আপনার পছন্দ অনুযায়ী দাওয়াত তাবলীগের বিষয়বস্তু সাজাইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিবেন ওই নির্দেশনার আলোকে যদি দাওয়াত না দেন, তাবলিগ না করেন, নিজেদের পছন্দ মতো নিজেদের বানানো তরিকায় যদি দাওয়াত তাবলিগ করেন, তাহলে ওই দাওয়াত তাবলিগকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। মানুষদেরকে যে দাওয়াতটা দিব, যে তাবলিগের কাজ করব, এই দাওয়াত ও তাবলিগের বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দিষ্ট করে দিয়েছেন ওই নির্দিষ্ট বিষয়ের উপরেই হইতে হবে। কিন্তু ওই নির্দিষ্ট বিষয়ের দাওয়াত দেওয়া অনেক কঠিন, এ কারণে কেউ কেউ এটাকে কাটছাট করে, শর্টকাট করে নিজেদের পছন্দ মতো দাওয়াত ও তাবলিগ বানাই নে। যেই কথাগুলো বললে, যেই দাওয়াতগুলো দিলে মানুষ কেউ মনে কষ্ট নেয় না, মানুষ কেউ মারে না, কেউ আক্রমণ করে না, গালিগালাজ করে না, খারাপ কিছু বলে না, সবাই শুধু বিরিয়ানি খাওয়ায়, বাসা থেকে রান্না করে আনি আনি মসজিদে খাওয়ায়, এরকম আরামের তাবলিগ, এরকম সুন্দর একটা তাবলিগ আম্বিয়া আলাইহিমুসসালাম কখনো খুঁজে পান নাই। নবীরা এত সুন্দর একটা দাওয়াত তাবলিগের পদ্ধতি খুঁজে পান নাই যে যেখানে যাবেন সবাই আদর করবে আর খাওয়াবে, মহব্বত করবে, বাসা থেকে ভালো ভালো রান্না করে এনে এনে খাওয়াবে, এইরকম দাওয়াত তাবলিগ আম্বিয়া আলাইহিমুসসালাম পাইছিলেন কি? কথা বলেন না দেখি পাইছেন? এই জন্য নবীওয়ালা তাবলিগ, নবীওয়ালা দাওয়াত থেকে কাটছাট করে যেই বিষয়গুলো মানুষ অপছন্দ করে সেইগুলোকে বাদ দিয়ে যেই বিষয়গুলো মানুষ পছন্দ করে ওই পছন্দের বিষয়গুলো নিয়ে মানুষকে আমি দাওয়াত দিলাম, তাবলিগ করলাম, এই দাওয়াত তাবলিগ নবীওয়ালা তাবলিগ, নবীওয়ালা দাওয়াত হইতে পারে না। নবীওয়ালা দাওয়াত যেটা হবে এই দাওয়াতের বিষয়বস্তু কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি যে দাওয়াত ও তাবলীগের কাজ করবেন এই দাওয়াত ও তাবলীগের বিষয়বস্তু কি হবে আমি আল্লাহ আপনাকে ঠিক করে দিলাম। ওয়াকুল হাযিহি সাবিলি, আপনি বলেন এটাই আমার তরিকা, এটাই আমার রাস্তা, এটাই আমার পথ, অর্থাৎ আমি যে তাওহীদ কায়েম করতে চাই, যেই শিরক সমাজ থেকে দূর করতে চাই, এটার তরিকা, এটার পদ্ধতি হলো এটা, এটার রাস্তা হলো এটা, আমি কোন জঙ্গিবাদের রাস্তা, কোন উগ্রপন্থার রাস্তা আমি বেছে নিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই তরিকাটা দিয়েছেন সেটা হলো আদউ ইলাল্লাহ। আমি দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে শুধু দাওয়াত দিই, শুধু দাওয়াত দিই, শুধু আমি দাওয়াত দিই না, আনা ওয়া মানিত্তাবানি, আমাকে যারা অনুসরণ করে কিয়ামত পর্যন্ত, যারা আমার এত্তেবা করে, আমাকে যারা মেনে নিবে, তাদেরও তরিকা তাদেরও রাস্তা হইল এটা। সুবহানাল্লাহ, আমার যেমন একটা তরিকা, আমার যেমন একটা পদ্ধতি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার এত্তেবা করবে আমার উম্মতের মধ্য থেকে, তাদেরও তরিকা তাদেরও পদ্ধতি এটা। এই নবীওয়ালা দাওয়াতের বিষয়বস্তু কি হবে? এই নবীওয়ালা দাওয়াতের পদ্ধতি হবে, বিষয়বস্তু হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। সুবহানাল্লাহ মানে আল্লাহর তাওহীদ। তারা মানুষকে দাওয়াত দিবে আল্লাহর তাওহীদের দিকে, সুবহানাল্লাহর দিকে। সুবহানাল্লাহ মানে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত সিফাত যুক্ত করে, সমস্ত শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করবে। অর্থাৎ মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে, তাওহীদুর রুবুবিয়াতের দিকে, তাওহীদুল আসমা ওয়া সিফাতের দিকে, তাওহীদুল উলুহিয়াত, তাওহীদুল ইবাদতের দিকে ডাকবে। আর সাথে সাথে একজন দাঈ ইলাল্লাহ, যিনি হবেন মানুষকে যিনি আল্লাহর দিকে ডাকবেন, তিনি ঘোষণা দিবেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, দুনিয়াবাসী জেনে রাখো আমি কোন শিরিকের সাথে নাই, আমি মুশরিক না। শিরক আছে যেখানে, আমি নাই সেখানে, তাওহীদ আছে যেখানে, আমি আছি সেখানে। এটাই হবে দাওয়া ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহর বিষয়বস্তু। তাবলিগ করবেন, কিসের তাবলিগ করবেন? জাল হাদিসের তাবলিগ নাকি বুজুর্গদের কিচ্ছা কাহিনীর তাবলিগ? মুরব্বীদের কথা, মুরব্বীরা ফরমাইছেন, এটা তাবলিগ? কিসের তাবলিগ? সূরা আল মায়েদার 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাবলিগের বিষয়বস্তু কি হবে, কিসের তাবলিগ করবেন সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করেন, প্রচার করেন, প্রসার করেন, কিসের? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়, অর্থাৎ তাবলিগ করবেন কোরআনের, তাবলিগ করবেন সহিহ হাদিসের, তাবলিগ করবেন কোরআনে কারীমের, তাবলিগ করবেন সহিহ হাদিসের, কোন জাল হাদিসের, কোন কিচ্ছা কাহিনীর, কোন স্বপ্নের, কোন বুজুর্গের কারামতি, কোন কিচ্ছা কাহিনী, এগুলোর তাবলিগ করা যাবে না। তাবলিগ করতে হবে কিসের? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয় এগুলা তাবলিগ করবেন। রবের পক্ষ থেকে নাজিল করা হয় কি? কোরআনে কারীম। আরেকটা নাজিল করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ব্যাপারে যা কথা বলছেন একটাও নিজের থেকে বলেন নাই। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী দ্বীনের ব্যাপারে যা কথা বলেন কোন কথা হাওয়া থেকে, মনের থেকে, ইচ্ছা মতো বলেন না, যেটাই বলেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ওহী। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত ও তাবলীগের বিষয়বস্তু হবে আল্লাহর তাওহীদ, শিরক মুক্ত হওয়া, এবং কোরআন সুন্নার কথাগুলো নিজে আমল করতে হবে, মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এত ফজিলত, মানুষকে তাওহিদমুখী করা, শিরক মুক্ত করা, এত ফজিলত আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েত দেন, তোমার মাধ্যমে একজন বান্দা, একজন বান্দি যদি হেদায়েতের রাস্তা পায়, আল্লাহকে চিনতে পারে, তাওহীদ চিনতে পারে, শিরক মুক্ত হতে পারে, খায়রুল লাকা মিন হুমরিন নাআম, একটি লাল রঙের মূল্যবান অস্থি পাওয়ার চাইতে এটা তোমার জন্য অনেক অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। লাল রঙের অস্থি মানে ওই যুগের সবচেয়ে দামি যে উট, আজকের যুগের ধরেন সবচেয়ে দামি যে গাড়িগুলো, এরকম একটা মূল্যবান দামি গাড়ি তুমি পাওয়ার চাইতে একজন মানুষ যদি তোমার মাধ্যমে, তোমার দাওয়াতে, তোমার তাবলিগে, তোমার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে খুঁজে পায়, আল্লাহর তাওহীদ খুঁজে পায়, শিরক মুক্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোটি কোটি টাকার সম্পদ পাওয়ার চাইতে, বাড়ি পাওয়ার চাইতে, গাড়ি পাওয়ার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে এত ফজিলত রেখেছেন, আমার দাওয়াতে, আমার তাবলিগে একজন মানুষ যদি কোনো একটা আমল শুরু করে, যত মানুষ এটার দ্বারা আমল করবে তাদের সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দিবেন। সুবহানাল্লাহ। তাদের মাধ্যমে আরেকজন, তাদের মাধ্যমে আরেকজন, এইভাবে কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগ চলতে থাকবে। যত মানুষ ওই বিষয়টার আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলের সম পরিমাণ সওয়াব আমার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বিশাল ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে রেখেছেন। এই দাওয়াত ও তাবলীগ করতে গেলে কিছু উসলুব এবং মানহাজের দিকে খেয়াল রাখতে হবে। নিজের ইচ্ছা মতো দাওয়াত ও তাবলীগ করা যাবে না, কারণ এটা একটা ইবাদত। দাওয়াত ও একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তাবলীগ ও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কোন ইবাদত নিজের ইচ্ছা মতো করা যায় না, কোন ইবাদতের পদ্ধতি তরিকা নিজে বানানো যায় না। সমস্ত ইবাদতের পদ্ধতি, সমস্ত ইবাদতের তরিকা হইতে হবে তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুতরাং দাওয়াত ও তাবলীগ করব এটার তরিকা, এটার পদ্ধতিও হইতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের সমাজে যখন দাওয়াত ও তাবলীগ শুরু করেন তখন চারটা মানহাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে নিলেন, চারটা উসলুব দাওয়াতের জন্য ঠিক করে নিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দাওয়াত ও তাবলীগ করবে, আনা ওয়া মানিত্তাবাআনি, আল্লাহর নবীকে এত্তেবা করে যারা দাওয়াত ও তাবলীগ করবে, তাদেরকে এই চারটা মানহাজের দিকে, এই চারটা উসলুবের দিকে খেয়াল রাখতে হবে। চারটা মানহাজের এক নম্বর মানহাজ, ইকাজুল ফিতরা আল বাশারিয়্যা। এক নম্বর মানহাজ হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতরত রেখেছেন ওই ফেতরটাকে জাগ্রত করে দিতে হবে, ফেতরটাকে জাগাই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফেতরত দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর তাওহীদ, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতিটা আদায় করে সুপ্তভাবে ভিতরে ঈমানটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এটার নাম ফেতরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, সবাইকে জিজ্ঞাসা করছেন না? আমরা সবাই সেদিন উত্তর দিয়েছি কি, قالوا بلا অবশ্যই আপনি আমাদের রব। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ থেকে রুবুবিয়তের তাওহীদের স্বীকৃতি নিলেন, এই স্বীকৃতিটাই হলো ফিতরত। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ইমানি ফিতরত, কিছু স্বাভাবিক ইমানি ফিতরত দিয়েই আল্লাহ মানুষ বানাইছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিতরত দিয়েছেন, ওই ফিতরাতুল্লাহর উপরে রাব্বুল আলামিন সকল মানুষকে বানাইছেন। সব মানুষের ভিতরে ইমানি ফিতরত লুকায়িত আছে, কিন্তু এই ইমানের ফিতরতটা দুনিয়াতে আসার পরে বিভিন্ন কারণে ইমানি ফিতরতটা ছাপা পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। এই কারণে তার ভিতরে ইমানটা লুকাই আছে, যে জিনিসটা দিয়ে ঢাকা পড়ছে ওইটা সরাই দিলে ওই ইমানটা বের হয়ে আসবে। ধরুন পুরান আমলের একটা মসজিদ, বিভিন্ন দিক থেকে মাটি এসে মসজিদটা ঢেকে গেছে, আপনি এখন মাটিগুলা সরাই দিলে ওই মসজিদটা বের হয়ে আসবে? ওই মাটিগুলার জন্য মসজিদটা দেখা যাচ্ছে না, মসজিদটা বের হইতে পারতেছে না। কুফর, শেরেক, নেপাক, এই জিনিসগুলো এত কঠিন, এগুলো ইমানকে চাপা দিয়ে ধরে রাখে। আপনি যদি এগুলো সরাই দিতে পারেন তাহলে তার ভিতরে ওই ইমানটা বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ وَيُنَصِّرَانِهِ وَيُمَجِّسَانِهِ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, একটা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে যেই শিশুটা জন্ম নেয় সেটাও ফিতরাতের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিছুদিন পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারি বানায়। যেমন গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, উঁটের বাচ্চা উঁট হয়, এরকম ওই শিশুটাকে তার মা বাবা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মজুসি বানায়। কিন্তু শিশুটা ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে, অগ্নি পূজারি হয়ে জন্মগ্রহণ করে নাই, তাহলে ওই শিশুটার উপরে তার মা বাবা একটা শিরকের আবরণ, কুফরের আবরণ দিয়ে দিছে। ওই আবরণটা দেওয়ার কারণে ভিতরে ইমানটা লুকাইয়ে রয়েছে, ইমানটা সুপ্ত অবস্থায় আছে। যখন আপনি ওইটা সরাই দিতে পারবেন, ওই শিরকের অন্ধকারটা, ওই যে জিনিসটা দিয়ে ঢেকে রাখছে ইমানকে, ওইটা সরাই দিলেই সে ইমানদার হয়ে যাবে। এই জন্য দাওয়াতের মানহাজ হলো, দাওয়াতের কাজ হলো ওই অন্ধকারটা, ওই পর্দাটা সরাই দেওয়া, এটা হলো এক নম্বর মানহাজ। এটাকে বলা হয় ইকাজুল ফিতরা আল বাশারিয়া। আল্লাহ পাক প্রত্যেক মানুষের ভিতরে তার অজ্ঞাত সারেও অনেক ইমানি বিষয় আল্লাহ লুকায়িত রাখছেন। দেখবেন আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করলে বাংলাদেশে কি বলে বলেন তো দেখি। আপনাদের এদিকে যখন আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায়, মানুষ কি উত্তর দেয়? জি আল্লাহ সব জায়গায় আছে, চারিদিকে আছে, এটা বলে না? কিন্তু যখন দেখবেন দুজন মারামারি লাগে, একজনের উপরে একজনের জুলুম করে, তখন বলে মিয়া শোনো উপরওয়ালা কিন্তু আছে, দেখি রয়েছে সবকিছু। কি কয়? উপরওয়ালা কয় না, তখন কিন্তু বলে না যে চারিদিকওয়ালা কিন্তু আছে, এ কথা কয় না। কয় কি? কয় উপরে একজন কিন্তু আছে, ওই উপরওয়ালা কিন্তু দেখি রয়েছে তুমি যে আমার উপরে এগুলা করতেছ। তখন তার অজ্ঞাত সারে তার ভিতর থেকে সেই ফেতরত বের হয়ে আসে যে উপরওয়ালা আছে। জিকিরের হালাকা চলতেছে, হালকায় জিকির চলতেছে, মাওলারে খোঁজে, মাওলারে চায়, ওই লোকটারে জিজ্ঞাসা করেন, ভাই মাওলা কোথায়? কয় মাওলা চারিদিকে সব জায়গায়। কিন্তু জিকির করে আর বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে, কে উঠে না? দেখছেন আপনারা, জিকির করতেছে আর মাওলারে খুঁজতেছে, আহারে আমার মাওলা কই, মাওলা কোথায়? তো মাওলা কোথায় সে জানে, সে বিশ্বাস করে মাওলা চারিদিকে আছে, মাওলা উপরেও আছে, নিচেও আছে, ডাইনেও আছে, বামেও আছে, কিন্তু সে মাওলারে খুঁজতে খুঁজতে বাঁশ ধরে ধরে খালি উপরের দিকে উঠে। কারণ হলো তার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাত লুকাইতে রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে আছে, এই জন্য মাওলারে খোঁজে আর বাঁশ ধরে ধরে উপরে উঠে। দেখছেন না, সে যদিও ভুল করতেছে কিন্তু তার ফিতরাত ভুল করতেছে না। তার ফিতরাত যদি হয়তো মাওলা চারিদিকে আছে, তাহলে মাওলারে খোঁজার জন্য সে কবরস্থানে গিয়ে মাটির নিচেও বসে থাকতো, কারণ মাওলা তো নিচের দিকেও আছে, কি মাওলা নিচে আছে না? কিন্তু মাওলারে খোঁজার জন্য সবাই উপরে যায়, মাওলারে খোঁজার জন্য কেউ কবরস্থানে ঢুকে না, কেউ মাটির নিচে ঢুকে না। মাওলা তো যদি চারিদিকে থাকে তাহলে তো মাটির নিচেও খোঁজার কথা, কিন্তু তার ফিতরত সাক্ষ্য দিচ্ছে মাওলা কোন দিকে। দোয়া করতেছে, মুনাজাত করতেছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হাত কোন দিকে উঠতেছে? যদি আল্লাহ চারিদিকে থাকে, মাওলা যদি চারিদিকে থাকে, দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হাত চারিদিকে ঘুরার কথা না, কি বলেন? আল্লাহ যদি চারিদিকে, তা হাত তো চারিদিকে ঘুরবো, হাত একদিকে কেন? জি, মাওলা যদি চারিদিকে সব জায়গায় আল্লাহ থাকে, তা হাত উপরের দিকে থাকার তো কথা না, হাত তো চারিদিকে ঘুরার কথা। কিন্তু যখন মাওলার কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ছায়, হাত চারিদিকে ঘুরে না, হাত শুধু উপরের দিকে উঠে। অর্থাৎ মানুষের নলেজ ভুল করতে পারে, মানুষের জ্ঞান ভুল করতে পারে, মানুষের শিক্ষা ভুল হইতে পারে, ইমানের মধ্যে ভুল থাকতে পারে, আকীদায় ভুল থাকতে পারে, আমলে ভুল থাকতে পারে, কিন্তু তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতরত বানাই দিছেন, যে ফিতরত সৃষ্টি করে দিছেন, এই ফিতরতে ভুল করে না। এটা আল্লাহ পাক মানুষের ভিতরে মানবীয় ফিতরত ঢুকাই দিছেন। এই জন্য মানুষকে ফিতরতমুখী করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আশারাতুম মিনাল ফিতরা, কিছু কিছু সুন্নত আছে, এগুলোর নাম ফিতরা, ফিতরতি সুন্নত। যেই সুন্নতগুলো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত, এরকম দশটা সুন্নতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। এগুলাকে সুন্নত না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এগুলো হলো ফিতরা, মানে এগুলো হলো এমন জিনিস, যে জিনিসগুলো মানুষের স্বভাবগত বিষয়ের দিকে মানুষকে দাবিত করে, যেমন মেসোয়াক করা, খতনা করানো, তারপর অজু করা, কুলি করা, গড়গড়া করা, বিবাহ শাদী করা, এরকম দশটা বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতরা বলছেন। এই ফেতরা মানে এগুলো মানুষের স্বভাবের সাথে, সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে দাওয়াত দিতে গেলে মানুষকে তার ফিতরতের কথা স্মরণ করাই দিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াত এরকম নাযিল করেছেন, দাওয়াতি আয়াত। কোরআনে কারিমে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনের শুরুতে যে দাওয়াত শুরু করছেন, কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে বিশ নম্বর আয়াত পর্যন্ত, সূরা আল বাকারা আর বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো দাওয়াত দেন নাই। শুধু রাব্বুল আলামিন কিছু গুণাগুণ বর্ণনা করছেন, মুমিনের গুণাবলী, মুত্তাকিনের গুণাবলী, কাফেরের গুণাবলী, মুনাফেকের গুণাবলী কিছু উদাহরণ তুলে ধরেছেন। একুশ নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করেছেন। আল্লাহ পাক প্রথম ডাকটাই দিছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতের ভাষাটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন ইয়া আইয়ুহান্নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলে সম্বোধন করেন নাই, মুশরিক বলে সম্বোধন করেন নাই, অগ্নিপূজারী বলে সম্বোধন করেন নাই, দুনিয়ার সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় ডাক দিছেন ইয়া আইয়ুহান্নাস। দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দাওয়াতটা দিলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো, রবের ইবাদত করো একমাত্র। এতটুকু বললে কিন্তু দাওয়াত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরের ফেতরটা জাগায় দিচ্ছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন রবের ইবাদত করবা? আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে বানাইছেন, সুবহানাল্লাহ, যেই রব তোমাকে বানাইছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, খালি তোমাকে বানান নাই, তোমার বাপ দাদা পূর্বপুরুষ সদ্য গোষ্ঠীর যুগে যুগে কোটি কোটি মানুষ সবাইরে তিনি বানাইছেন, সুবহানাল্লাহ। এই যে দেখেন, ইবাদতের সাথে সাথে বানানোর কথাটা আল্লাহ বললেন কেন? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরের ফেতরটা জাগাই দিচ্ছেন, যে তোমারে বানাইছে, তোমার বাপেরে বানাইছে, তোমার দাদা বানাইছে, তোমার পূর্বপুরুষ সবাইরে যে আল্লাহ বানাইছে, ইবাদত করো ওই আল্লাহর। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, ওই আল্লাহ শুধু তোমারে বানান নাই, তোমার বসবাসের জন্য তোমার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিছানার মতো বানাই দিয়েছেন, আর আসমানটাকে আকাশটাকে সেই আল্লাহ ছাদের মতো বানাই দিয়েছেন। আল্লাহ পাক ভিতরের তালামারা বদ্ধ ফেতরাটা খুলে দিচ্ছেন, যে বান্দা একটু চোখ খুলে উপরেও তাকাও নিচেও তাকাও, যখন দেখবেন ঘুম আসে তখন চারের দিকে তাকাবেন, ডাইনে বামে উপরে নিচে তাকালে দেখবেন যে আস্তে আস্তে ঘুম কেটে যাচ্ছে, দুর্বলতা দূর হয়ে যাচ্ছে, অলসতা দূর হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যে কুফরের তালা লেগে রয়েছে, শিরকের তালা লেগে রয়েছে, তালাটা খুলে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, দেখো বান্দা জমিনের দিকে তাকায় দেখো, জমিনটাকে আমি আল্লাহ কেমন করে সুন্দর করে বিছানার মতো বানাইছি, আকাশের দিকে তাকায় দেখো, আকাশটাকে আমি আল্লাহ কেমন করে তোমাদের জন্য ছাদের মতো বানাই দিছি, সুবহানাল্লাহ। وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ, বান্দা তুমি যে কত রকমের নাজ নিয়ামত কত কিছু খাইতেছো, এগুলা কেমনে আসতেছে চিন্তা করি দেখছো নাকি? আমি আল্লাহ কত সুন্দর করে তোমার জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করি, ওই বৃষ্টির দ্বারা জমি থেকে ফসল বাহির করি, ওই গাছের ভিতর থেকে ওই সবজির ভিতর থেকে তোমার জন্য আমি আল্লাহ কত সুন্দর রিজিকের ব্যবস্থা করি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলা বলি বলি ওই অন্তরের যে ফেতরত লুকাই রয়েছে ওই ফেতরতটাকে বের করে নিয়ে আসতেছে। এই জন্য দাওয়াত দিতে গেলে প্রথম কাজ মানুষের অন্তরে যেই কারণগুলো দিয়ে তার ফেতরতটা লুকাইতে আছে, তাওহিদটা লুকাইতে আছে, এই জিনিসগুলো এমনভাবে মানুষকে তুলে ধরতে হবে, জাগ্রত করতে হবে, যাতে ওই শেরেক দূর হয়ে তাওহিদ বের হয়ে আসে। এটা দাওয়াতের এক নম্বর মানহাজ। দুই নম্বর মানহাজ তাহরিকুল আতেফা, মানুষকে দাওয়াত দিতে গেলে মানুষের আবেগের দিকে খেয়াল রাখতে হবে। কিসের দিকে? আবেগের দিকে, আতেফার দিকে খেয়াল রাখতে হবে। সব মানুষের একরকম দাওয়াত দিলে হবে না, কারে কেমনে দাওয়াত দিতে হবে, কখন দাওয়াত দিতে হবে, কি কি কথা বলতে হবে, এগুলা বুঝে তার আবেগটাকে নাড়াচাড়া দিতে হবে। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আবেগ বানাই দিয়েছেন, একটা আতেফা আছে মানুষের ভিতরে। মানুষ অনেক জিনিসকে পছন্দ করে, অনেক জিনিস অপছন্দ করে। মানুষ যদি পছন্দের জিনিস পায় মানুষ খুশি হয়, অপছন্দের জিনিস পাইলে মানুষ অসন্তুষ্ট হয়, মানুষ রাগও করে, আবার মানুষ হাসেও, মানুষ আবার কান্দেও। মানুষ একটা আজব আল্লাহর এক মাখলুক, সুবহানাল্লাহ। একই মানুষ কানতেও পারে, একই মানুষ হাসতেও পারে। এটার ভিতরে কাঁদার আবেগও আছে, হাসির আবেগও আছে। এই একই মানুষের ভিতরে রাগও আছে, আবার একই মানুষের ভিতরে দয়াও আছে। অসংখ্য জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামক মাখলুকটাকে বানাইছেন, সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত দিতে গেলে ওই মানুষের আবেগের দিকে লক্ষ্য রাখতে হবে। মানুষটা এখন খুব রাগান্বিত হয়ে আছে, আপনি যাই বলেন, ভাই শুনেন, আপনারা কিছু দাওয়াত দিয়ে কিছু ইসলামের কথা শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন, সেই লোক এখন রাগে ক্ষোভে অন্য অবস্থায় আছে, আর আপনি আমি গেছি দাওয়াত দিতে, তখন এই লোককে দাওয়াত দিলে শুনবে? ওইটা দাওয়াত দেওয়ার পরিবেশ না, তার আবেগের দিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাওয়াত দিতে গিয়ে জান্নাতের নিয়ামত রাজির বর্ণনা দিচ্ছেন। কোরআন জুড়ে দেখবেন কত জান্নাতের বিবরণ, আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে আল্লাহ কি কি রাখছে সব বর্ণনা কোরআনে দিয়ে দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ মানুষ এমন একটা মাখলুক, এই মানুষটারে যত বেশি জান্নাতের লোভ দেখাবেন, নিয়ামতের কথা শোনাইবেন, মানুষটা তত আশাবাদী হবে, তত তার আবেগের মধ্যে দোলা দিবে যে কষ্ট করলে অসুবিধা নাই, রাত্রে জাগ্রত থাকলে অসুবিধা নাই, আমি কবরে গেলে এমন এক ঘুম দিব যেই ঘুমের দ্বারা আমি কিয়ামতের দিন জাগ্রত হব। সুবহানাল্লাহ, দুনিয়াতে কয়দিন ঘুম গেলাম না অসুবিধা কি, কিন্তু কবরে গেলে আমি দীর্ঘ সময় ঘুমাম। জান্নাতের মধ্যে গেলে আরামের বিছানা, আরামের পরিবেশ আমার জন্য আছে, কোনো অসুবিধা নাই। যখন তার সামনে ওই আখেরাত জান্নাত যখন থাকে, তখন সে বেশি বেশি এবাদতে উদ্বুদ্ধ হয়। যখন তার সামনে জাহান্নামের আযাব থাকে, ওই জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহর নাফরমানি থেকে সে দূরে থাকে। মানুষের ভিতরে এরকম অসংখ্য আবেগ আল্লাহ রাব্বুল আলামিন লুকাইত রেখেছেন। এই জন্য আবেগ, আবেগের দিকে লক্ষ্য রেখে আবেগকে নাড়াচাড়া দিয়েই দাওয়াত দিতে হবে। দাওয়াতটা দেওয়ার ক্ষেত্রে মানুষকে জান্নাতের নিয়ামত রাজির কথা শুনাইতে হবে, জাহান্নামের আযাবের কথা শুনাইতে হবে, কিয়ামতের ময়দানের আযাব শুনাইতে হবে, কবরের আযাবের কথা শুনাইতে হবে। এটা হলো দাওয়াতের দুই নম্বর মানহাজ। তিন নম্বর মানহাজ আল মাহাসিনুল আখলাক, দাওয়াত দিতে গেলে আগে নিজের মধ্যে পুরাপুরি চরিত্রটা, আখলাকটা সুন্দর করতে হবে। চরিত্রটাই দাওয়াত, আখলাকটাই একটা সবচেয়ে বড় দাওয়াত। আমি দাওয়াত দিতে গেলাম, আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, আরেকজন কয় দেখো হে বেড়ার ঘরে দিন নেই, হে আসতে এখানে দাওয়াত দিত, বলবে না? তার ঘরের লোকের নামাজ পড়ে না, মিয়া ঘরে যায় দাওয়াত দাও, আমাদেরকে দাওয়াত দেওয়া দরকার নাই, আগে ঘরে যাই, স্ত্রীর পর্দা ঠিক করো, আগে ছেলে মেয়েদের নামাজ ঠিক করো, দিন ঠিক করো। এই জন্য দায়ী ইলাল্লাহ যিনি হবেন, তার দাওয়াতের মানহাজ হইতে হবে নিজের চরিত্র, নিজের আখলাক, পরিবারের আখলাক সুন্দর করতে হবে, উসওয়ায়ে হাসানার আদর্শে গড়ে তুলতে হবে। আল্লাহ পাক যত নবী পাঠাইছেন, নবীদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনাকে আমি খালি চরিত্রবান বানাই নাই, খুলুকে আযীম, মহান এক চরিত্র দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। যিনি দায়ী হবেন তিনি মহান চরিত্রের অধিকারী, সুন্নতের অনুসারী হতে হবে। আখলাকের বড় অভাব আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা এবং বোনেরা, সুন্দর সুন্দর কথা বলতে পারি মানুষের জন্য, কিন্তু নিজের ভিতরে নাই, নিজের পরিবারে নাই, নিজের মধ্যে দিন নেই, নিজের পরিবারে দিন নেই। মানুষের নসিহত করতে দিলে সুন্দর সুন্দর নসিহত করতে পারি, এই জন্য মানুষকে বলার আগে এই কথাগুলো নিজেকে বলতে হবে, নিজের মধ্যে চরিত্র সুন্দর করতে হবে। মানুষের সাথে মিথ্যা কথা বলি, লেনদেন ঠিক নাই, টাকা পয়সা পাইলে আর দেওয়ার কোনো খবর নাই, এরকম আসি না আমরা? ব্যবসা বাণিজ্য করতে গেলে ওজনে কম দিই, মানুষের ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দিয়ে দিই, এরকম কত রকমের চারিত্রিক দুর্বলতা আছে। এই চারিত্রিক দুর্বলতা নিয়ে কোনো মানুষ দায়ী আল্লাহ হইতে পারে না। দাওয়াত তাবলীগের কাজ করতে হলে নবীওয়ালা মানহাজ হলো মাহাসিনুল আখলাক, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র নিয়ে দাওয়াত দিতে হবে। চরিত্র সুন্দর হইলে মানুষকে বলা লাগবে না, মানুষ আমাকে দেখে এমনি মানুষ আমার অনুসরণ শুরু করে দিবে, কারণ এই চরিত্রটাই একটা বড় দাওয়াত। আজকে আমাদের আখলাক সুন্দর নাই, এটার সবচেয়ে বড় অভাব। আমাদের বাকি যা আছে আখলাকে বড় ধরনের সমস্যা। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের আখলাক সুন্দর করতে হবে, দাওয়াত তাবলিগের কাজের জন্য জরুরি আখলাক সুন্দর হওয়া, এটা তিন নম্বর মানহাজ। চার নম্বর মানহাজ আল মানহাজুল আকলি ওয়াল ফিকরি, মানুষের আকলের মধ্যে ফিকিরের মধ্যে নড়াচড়া দিতে হবে। মানুষের বল প্রয়োগ করা যাবে না, সমাজ থেকে শেরেক দূর করতে হবে অস্ত্র প্রয়োগের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে সমাজ থেকে শেরেক দূর হবে না। শেরেক দূর করার মাধ্যম হলো মানুষের আকলের মধ্যে নড়াচড়া দিতে হবে, বিবেকের মধ্যে নড়াচড়া দিতে হবে, মানুষের মন থেকে শেরেক দূর করতে হবে, বিশ্বাস থেকে শেরেক দূর করতে হবে। আপনি আইন করে দিলেন যে আজকে থেকে বাংলাদেশে কোনো মাজারে সেজদা দেওয়া চলবে না, মাজারে ফুল দেওয়া চলবে না, মাজারে মোমবাতি জ্বালানো চলবে না, কবর উঁচু করা চলবে না, আইন করে দিলেন। এই দেশের লক্ষ লক্ষ মুসলমান রাস্তা নেমব ওই কবরের পক্ষে, শেরেকের পক্ষে। আপনি আইন করে শেরেক দূর করা যায় না, বরং মানুষকে যদি চিন্তা চেতনার পরিবর্তনের মাধ্যমে বোঝানো যায় যে এটা শেরেক, এটা তাওহীদ, তাহলে সে নিজের থেকে শেরেক ছেড়ে দিবে। আল্লাহ পাকের কোরআনে কারিমের ভাষা দেখলে বুঝবেন আল্লাহ পাক আকলি ফেকে মানহাজকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পাক বলতেছেন, কুল মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। রাসূল, আপনি মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? দেখেন আকলের মধ্যে নড়াচড়া দেওয়া হচ্ছে, কে তোমাদেরকে রিজিক দে প্রশ্ন করো। আম্মা ইয়ামলিকু সামা ওয়াল আবসারা, কে তোমাদের চোখের মালিক, কে তোমাদের শ্রবণ শক্তির মালিক, এগুলো নিয়ন্ত্রণ করে কে? দুই নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন, ওয়ামা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতে ওয়ামা ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, কে তিনি যিনি জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন? তিন নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্ন, ওয়ামা ইউদাব্বিরুল আমরা, কে তিনি যিনি এই দুনিয়ার চন্দ্র সূর্য নক্ষত্র থেকে শুরু করে সব কিছুকে কে পরিচালনা করেন? চারটা প্রশ্ন আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি যে মুশরিকদেরকে প্রশ্নগুলো করেন, করার পরে মুশরিকরা উত্তর দিবে ফাসাইয়াকুলুন আল্লাহ, মুশরিকরা বলবে এগুলো তো সব একমাত্র আল্লাহ করে, আমার রিজিকও দে আল্লাহ, আমার শ্রবণ শক্তি দৃষ্টিশক্তির মালিকও একমাত্র আল্লাহ, জীবিতকে মৃত করে মৃতকে জীবিত করে একমাত্র আল্লাহ, সমগ্র কিছু পরিচালনা করে একমাত্র আল্লাহ। এবার আল্লাহ পাক বলতেছে রাসূল, যখনই তারা বলবে আল্লাহ, ফাকুল আফালা তাত্তাকুন, এবার আপনি তাদেরকে দাওয়াতটা দেন, ও আল্লাহর বান্দা, রিজিক দে তোমারে আল্লাহ, সেজদাটা করবে আরেক জায়গায় কেন? রিজিক দে তোমারে আল্লাহ, সেই আল্লাহর ইবাদতটা তুমি করো না কেন? রিজিক দে তোমারে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ওই রিজিক কেন আরেক গোলামের জন্য মান্নত করো? গরু এটা তোমারে দিছে আল্লাহ, ছাগল দিল আল্লাহ, মুরগি দিল আল্লাহ, তুমি এটা আল্লাহরে দিবা, আল্লাহরে না দিয়ে আল্লাহর আরেক গোলামের জন্য কবরবাসীর জন্য মান্নত করে বসে রইছ, গরু নিয়ে তুমি টাকে তাকে আরেক জায়গায় রওনা দিছ কেন? এই আকলের মধ্যে নড়াচড়া দিতে হবে। তাকে বলো আফালা তাত্তাকুন, এগুলো যদি আল্লাহ করে তো ওই আল্লাহকে কি ভয় করবা না? দেখেন প্রথমে কিন্তু বলা হয় নাই এই মি আল্লাহরে ভয় করো, প্রথম তারে প্রশ্ন করা হয়েছে, চারটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের পরে মুশরিকটা বলতেছে এগুলো সব আল্লাহ করে, তা আল্লাহ করলে এবাদত করবা ওই আল্লাহর, সেজদা করবা আল্লাহর, মান্নত করবা ওই আল্লাহর জন্য, আরেক দিকে করো কেন? আল্লাহরে ভয় করো। এটাই হলো দাওয়াতের পদ্ধতি, এটাকে বলা হয় আল মানহাজুল আকলি ওয়াল ফিকরি, মানুষের আকলের মধ্যে বিবেকের মধ্যে নড়া দিতে হবে যে ভাই এগুলো শেরেক, এগুলো করা যাবে না। এই চারটা হলো মানহাজ, আর চারটা উসলুবের কথা সংক্ষেপে বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। চারটা হলো দাওয়াতের উসলুব, দাওয়াত তাবলিগের কাজ করতে গেলে এগুলো সবসময় মাথায় রাখতে হবে যে এই চারটা উসলুব মেনে নবীওয়ালা দাওয়াতের কাজ করতে হবে। প্রথম হলো মানুষকে তোমাদের রবের দিকে ডাকো, মানুষকে তোমাদের ব্যক্তির দিকে ডাকিও না। শোনো, আমাদের হুজুরের এত বড় বড় কারামত, দেখবেন ওয়াজ মাহফিলে হুজুরের কারামত বর্ণনা শুরু হইলে ঘন্টার পর ঘন্টা গালি হুজুরের কারামত। এত কারামত বয়ান করার কারণ কি? মানুষকে আকৃষ্ট করা যে আমাদের হুজুর বিশাল কারামতওয়ালা হুজুর, বাস আমাদের হুজুরের পাগড়ি ধরলে নাজাত পাই যাবা। এখানে মানুষকে দাওয়াতটা দেওয়া হলো ওই হুজুরের দিকে, ব্যক্তির দিকে। এটা দাওয়াত ইলাল্লাহ না, আল্লাহর দিকে দেওয়া হয় না। যদি আল্লাহর দিকে দাওয়াত হয় তাহলে আল্লাহর কথাগুলো তুমি বয়ান করবা। আমার দাওয়াতের উদ্দেশ্য যদি হয় মা আপনাদেরকে আল্লাহমুখী করা, তাহলে তো আমি খালি আল্লাহর কথাগুলো আপনাদেরকে শোনাবো। আর যদি হয় আমার মুখী করা আপনাদেরকে, তাহলে আমার আল্লাহর কথা দরকার না, খালি আমার কারামত, আমার বুজুর্গি, আমার কাশফ, আমার গুলাই বর্ণনা করতে থাকবো, কারণ আপনাদেরকে আমার মুখী করতে চাই। এজন্য আল্লাহ বলেন, কোন মানুষকে তোমরা তোমাদের মানুষের দিকে, দলের দিকে, ফেরকার দিকে, গ্রুপের দিকে ডাকিও না। ডাকবা উদ্বৈলা সাবিল রাব্বিকা, তোমার রবের পথে আল্লাহর দিকে মানুষকে ডাকো। কিভাবে ডাকবা? বিল হিকমা, হিকমার মাধ্যমে মানুষকে ডাকবা। আবার হিকমা মানে এমন না যে দাওয়াতে দিলাম না হিকমতের কারণে, চুপ করে বসে থাকলাম। কিছু ভাই আছে, কিছু বোন আছে, দাওয়াতে দেয় না। কয় ভাই কি দাওয়াত দেন না কেন? কয় ভাই হিকমত অবলম্বন করতেছি। তা হিকমত মানে কি দাওয়াত বন্ধ করে বসে থাকা? দাওয়াত দিতে হবে, তবে সেই দাওয়াতটা বিল হিকমা। হিকমার বিশাল ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো বি সুন্নাহ, হিকমার ব্যাখ্যা হলো সুন্নাহ, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে দাওয়াত দিতে হবে। কারণ কোরআনে কারিমের কথাগুলো, আল্লাহর কথাগুলো ব্যাখ্যা করা হয়েছে হাদিসের মাধ্যমে। এই জন্য হাদিসগুলো বলে বলে মানুষকে দাওয়াত দিতে হবে, কারণ কোরআনের আয়াতের বিকৃত ব্যাখ্যা করা যায়, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করা যায়। কিন্তু যখন হাদিস বলে দিবেন, সহি হাদিস বলে দিবেন, আর আল্লাহর দিনকে বিকৃত করা যায় না, কোরআনের বিকৃত ব্যাখ্যা করা যায় না। এই জন্য যুগে যুগে যারাই কোরআনের বিকৃত ব্যাখ্যা করতে চায়, যারা ইসলামকে বিকৃত করতে চায়, তারা সহি হাদিসের বিরোধিতা করে। দেখবেন এই 1400 বছরে যত ফেরকা, যত গ্রুপ পৃথিবীতে দিনকে বিকৃত করার চেষ্টা করেছে, সবাই সহি হাদিসের বিরোধী ছিল। কারণ সহি হাদিসের মানদণ্ডটা এমন একটা মানদণ্ড যে সহি হাদিসের দৃষ্টিতে যদি কেউ মানহাজ ঠিক করে নেয়, তখন আর বিকৃত ব্যাখ্যার কোনো সুযোগ থাকে না। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নাজিল করেছেন, এটার ব্যাখ্যা টানে টুনে বিভিন্ন দিকে নামা যায়, কিন্তু সহি হাদিসের ব্যাখ্যা টানে টুনে এদিক সেদিক নামা যায় না। কারণ হাদিস তো নিজেই ব্যাখ্যা, এটার আর ব্যাখ্যা করবে কি? এখানে নির্দিষ্ট করে সুন্দর করে ব্যাখ্যা করা থাকে, আর বিকৃত করতে পারে না। এই জন্য যারা মানুষকে গোমরা করতে চায়, তাদের প্রথম শত্রু সহি হাদিস। এই জন্য তারা মানুষকে সহি হাদিস থেকে বিচ্যুত করতে চায়, আগে হাদিস বিমুখ করতে চায়। মানুষকে কোরআন মুখী হইতে বলে, কিন্তু সহি হাদিস মুখী হইতে বলে না। কেউ কেউ বলে, শুনেন খবরদার, সহি হাদিসের কথা বলি ফেতনা সৃষ্টি করবেন না, মানুষের মধ্যে দলাদলি করবেন না, কারণ সহি হাদিসের কথা বললে মানুষকে শেরেককারী, বেদাতকারী, কুফরকারী সবাইকে এক করা যায় না। সহি হাদিস সবাইকে আলাদা করে দে, তাহলে সহি হাদিস থাকলে এটা বড় বাধা। সবাইকে আপনি কুফরিকারী, শেরেককারী, বেদাতকারী সবাইকে এক জায়গায় করবেন, এটা সহি হাদিস হলো সবচেয়ে বড় বাধা। আবার কেউ কয়, শুনেন হাদিস মানা যাবে না, সুন্না মানতে হবে। হাদিস মানা যাবে না, মানতে হবে কি? সুন্না। এটা বলে মানুষকে হাদিস বিমুখ করা, হাদিস বিমুখ করলে সুন্নার কথা বলে, এখানেও অনেক ধরনের গোমরাহি করা যায়। কিন্তু হাদিস না মানলে সুন্না মানা যায় না। একজন বলতেছেন যে, শুনেন যে সুন্না মানতে হবে, কোথায় পাইলেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি। আল্লাহর কিতাব মানতে বলছেন, নবীর সুন্নাত মানতে বলছেন, হাদিস মানতে তো আল্লাহ রাসূল বলেন নাই। এখন এই যেইটা দিয়ে দলিল দেওয়া হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাক্তু ফীকুম আমরাইন, এটা হাদিস না সুন্নাহ? এটা তো হাদিস। এখন হাদিস যদি আপনি না মানেন, তাহলে তো সুন্নাহ সাব্যস্ত করতে পারলেন না। আগে হাদিস মানতে হবে, তারপরে আপনি সুন্নাহ আমল করতে হবে। কিন্তু হাদিসে যদি মানা না যায়, তো সুন্নাহ তো আমল করা যাবে না। এই জন্য যুগে যুগে মুহাদ্দিসিনে কেরাম হাদিস আর সুন্নাহকে আলাদা করেন নাই, এক রেখেছেন। এই জন্য হাদিসের কিতাব নাম হলো সুনান, সুনানে আবু দাউদ, সুনান আন-নাসাঈ, সুনান ইবনে মাজা, কিন্তু কিতাবুল হাদিসের। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামের মতে হাদিস আর সুন্নার মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ আমি যে কথা বলতেছিলাম যে সেটা হলো যে হিকমা মানে বিসুন্নাহ, এটা হলো একটা ব্যাখ্যা যে দাওয়াত দিতে হবে, হাদিসের প্রয়োগ বেশি বেশি করতে হবে। যখনই দেখবেন খালি কোরআন আর আয়াত কয়, কোনো হাদিস কয় না, বুঝতে হবে মন কেড়েইনি হাদিস, হাদিস অস্বীকার করে। আর যখনই হাদিস অস্বীকারী আপনাকে দাওয়াত দিবে তখন বুঝবেন আপনি গোমরাহির দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক প্রথম সত্যটাই দিচ্ছেন বিল হেকমা। হেকমার আরেকটা ব্যাখ্যা হলো লবণ জ্ঞান। লবণ জ্ঞান বুঝেন? লবণ জ্ঞান বুঝেন? কথা বলেন না দেখি ঘুম এসে গেছে আবার। লবণ জ্ঞান মানে হলো যেখানে লবণ যতটুকু দেওয়া দরকার সেখানে ততটুকু দিতে হবে, বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না। এটা খুব কঠিন জ্ঞান। তরকারি রান্না করার সময় লবণ আপনি ইচ্ছা মতো এক মুঠ দিয়ে দিছেন, খাওয়া যাবে, আবার একবার এত কম দিছেন লবণের দাম বেড়ে যেতে পারে, বেশি দেওয়া যাবে না, অল্প করে দিছেন তাও খাওয়া যাবে। তাহলে লবণটা সঠিক মাত্রায় দেওয়া এই জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান। এটার উপরে আপনার তরকারির স্বাদ হওয়া আপনার তরকারি না হওয়া এটা নির্ভর করবে লবণের উপরে। লবণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দাওয়াতের ক্ষেত্রে, হিকমা এরকম লবণের মতো ভূমিকা পালন করে। আপনি যেখানে যতটুকু প্রয়োগ করা দরকার সেখানে ততটুকু যদি প্রয়োগ করতে পারেন আপনার দাওয়াতে কাজ হবে, ততটুকু থেকে বেশি করে ফেললেও কাজ হবে না, কম করলেও কাজ হবে না, এটাকে বলা হয় হিকমা। ইব্রাহিম আলাইহিসসালাম, যুগে যুগে নূহ আলাইহিসসালাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম দাওয়াতের ক্ষেত্রে এই হিকমা অবলম্বন করে দাওয়াত দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের বাস্তব নমুনা। দুই নম্বর বিল মাওয়াইজা আল হাসানা, সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত। মানুষকে দাওয়াত দিতে হবে সুন্দর উপদেশের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে, কোনো রূঢ় কথা, উগ্র কথা, গরম কথা এগুলো দিয়ে দাওয়াত দিলে ওই দাওয়াতে কাজ হবে না। মানুষকে সুন্দর কথার মাধ্যমে মানুষের পরিবর্তনের চেষ্টা করতে হবে। তিন নম্বর বিল মুজাদালাতি বিল্লাতি হিয়া আহসান, সুন্দর তর্ক বিতর্ক করতে হবে, এমন সুন্দর তর্ক বিতর্ক। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু আলিয়্যুন হামীম, এমন সুন্দর ঝগড়া করতে হবে যে ঝগড়ার দ্বারা শত্রু ও বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, ঝগড়া করলে সবসময় বন্ধু শত্রু হয়, কিন্তু আল্লাহ বলতেছেন দাওয়াত দিতে গেলে এমন সুন্দর ঝগড়া করবা যেই ঝগড়ার দ্বারা শত্রু বন্ধু হয়ে যাবে। এরকম ঝগড়া না করতে পারলে দাওয়াতে কাজ হবে না। কারণ যখনই আপনি দাওয়াত দিবেন, যে লোকটা শেরেক করে, যে লোকটা বেদাত করে, সে আপনাকে দেখবেন এমন এমন উল্টা উল্টা প্রশ্ন করব, মনে হবে যে লোকটারে ধরে জুতা দি পিটাই, মানে রাগ এমন পর্যায়ে উঠবে যে এমন উল্টা পাল্টা কথা বলবে যে মনে হবে যে পিটাই তারে লোকটারে ধরি। কিন্তু যখন আপনি দাওয়াত দিচ্ছেন দাইল আল্লাহ, পিটানো তো যাবে না যাবে না, এত সুন্দর করে এত নরম করে কথা বলতে হবে, শেষ পর্যন্ত লোকটা নিজেই বুঝতে পারবে যে তার ভুল হয়েছে। আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে, হারুন আলাইহিসসালামকে ফেরাউনের কাছে পাঠাতেছেন। ফেরাউন একটা খারাপ মানুষ, তাগুত মানুষ, কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়্যিনা, ফেরাউনের সামনেও যখন কথা বলবা অত্যন্ত নম্র ভদ্র সুন্দর ভাষায় কথা বলবা। এই জন্য এমন তর্ক বিতর্ক, এমন মুজাদালা, যেই মুজাদালার দ্বারা শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে, এটা হলো দাওয়াতের তিন নম্বর উস্তুব। চার নম্বর উস্তুব হলো বিল কুদওয়া ওয়াল কুওয়া, মানুষের সামনে আমার আদর্শ, আমার শক্তি সামর্থ্য এটাকে স্পষ্ট করতে হবে। স্পষ্ট করার মাধ্যমেই মানুষকে দাওয়াত দিতে হবে। অর্থাৎ আমি কি চাই, কেন চাই, কতটুকু চাই, মানুষকে কোন পর্যন্ত নিয়ে যেতে চাই, এর পিছনে আমার অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা। প্রথমে সুন্দর সুন্দর করে মানুষকে দাওয়াত দিলাম, কিছুদিন পরে এদেরকে দিয়ে আমি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, মতলব আছে কিনা, এই বিষয়গুলো স্পষ্ট করা। এই জন্য আম্বিয়া আলাইহিমুসসালাম তাদেরকে বারবার বলতেন যে আমি তোমাদের কাছে আসছি, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন আমানতদার রাসূল, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার এই দাওয়াতের মাধ্যমে তোমাদের থেকে বিশাল পরিমাণ উজরত নেওয়ার আমার কোনো উদ্দেশ্য নাই, কারণ আমার এই দাওয়াতের উজরত দিবে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। এখানে আম্বিয়া আলাইহিমুসসালাম প্রথম বলে দিতেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন আমানতদার রাসূল। এজন্য সব নবীদেরকে নবুয়তের আগে ওই অঞ্চলের ওই জনপদের লোকেরা বলে দিত আল আমিন, আমানতদার, বিশ্বস্ত। তো বলতেন আমি তো আল আমিন, আমি তো মিথ্যা বলার সম্ভাবনা নাই, ধোকা দেওয়ার সম্ভাবনা নাই, প্রতারণার সম্ভাবনা নাই। কেউ কেউ মনে করতো মনে হয় দাওয়াত দিয়ে নবী হয়ে মনে রাজা বাদশাহ হইতে চায়, কোটিপতি হইতে চায়। আল্লাহ রসুলেরা সেটাও দাওয়াত দেওয়ার সময় স্পষ্ট করে দিতেন। তারপরে বলতেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, যে আমার উদ্দেশ্য তোমরা আল্লাহকে ভয় করো আর আমার ইতাআত করো। তাহলে দাইল আল্লাহকে এই বিষয়গুলো চরিত্রের মাধ্যমে স্পষ্ট করে দিতে হবে। এই উসলুব এবং মানহাজ সামনে রেখে দাওয়াতের বিষয়বস্তু ঠিক রেখে যদি আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াত ও তাবলীগে বরকত দিবেন। আলহামদুলিল্লাহ এই দেশে আমরা যারা আহলে হাদিস তাবলিগ, আমরা এই আকীদা, এই মানহাজে, এই উসলুবেই আলহামদুলিল্লাহ দাওয়াত দেওয়ার চেষ্টা করে থাকি। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আজকের এই তিন দিন ব্যাপী তাবলিগি জোড় ইজতেমা থেকে গিয়ে ইনশাআল্লাহ আমরা এই দাওয়াতের ময়দানে, তাবলিগের ময়দানে আরও ব্যাপকভাবে নামব। এবং এই বাংলার মানুষ সঠিক খুঁজতেছে, এই বাংলার মানুষ সঠিক কোরআন এবং সুন্নার সঠিক রাস্তা কোনটা এটা খুঁজতেছে, কিন্তু ব্যর্থতা আমাদের, আমরা তাদের কাছে এখনো পৌঁছতে পারিনি। এবং যেই উসলুবের মাধ্যমে মানহাজকে নিয়ে দাওয়াত দেওয়া দরকার ছিল, সেই উসলুব মানহাজ নিয়ে দাওয়াত দিতে পারিনি। আমরা দাওয়াত দেওয়ার দায়ী হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। যদি আমাদের দায়ী হওয়ার যোগ্যতা সঠিকভাবে গঠন করতে পারি, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই সহি আকিদায় আসার জন্য, এই সহি হাদিসের মানহাজে আসার জন্য লক্ষ লক্ষ মানুষ উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু তাদেরকে শুধু একটু তাদেরকে বুঝাই দেওয়া, তাদের ফেতরতের মধ্যে যারা উপরে দিয়ে অনেক কিছু লেপ দিয়ে রাখছে ওই অন্ধকারগুলো একটু দূর করে দিতে পারলেই এই দেশের আলহামদুলিল্লাহ কোটি কোটি মানুষ এই তাওহীদের পতাকা তলে, সুন্নতের পতাকা তলে, কোরআন ও সহি হাদিসের পতাকা তলে ইনশাআল্লাহ সমবেত হবে। এটার জন্য আমাদের একমাত্র মাধ্যম দাওয়াত ও তাবলীগ। আমরা চাই শিরক মুক্ত তাওহীদি ইমান, আমরা চাই বেদাত মুক্ত সুন্নতি আমল। এটার জন্য আমরা কোনো ধরনের বল প্রয়োগে, উগ্রপন্থায়, কোনো ধরনের জঙ্গিবাদে আমরা বিশ্বাসী নই। এবং এই দেশে একমাত্র এই মানহাজ ফলো করে, এই মানহাজ অনুসরণ করে একমাত্র বাংলাদেশে আহলুল হাদিসেরা। এই জন্য আজকে আহলুল হাদিসেরা দেখবেন রাস্তাঘাটে একটা কোনো ধরনের বিক্ষোভও করে না, একটা হরতালও করে না আজ পর্যন্ত, কারণ এরা এগুলোকে জায়েজ মনে করে না। মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে হয়রানি করা, তারপরে বিজাতীয় কৃষ্টি কালচারকে অনুসরণ করা, এগুলার কারণে এই কাজটাও করে না। একমাত্র আহলুল হাদিসদের মানহাজ হলো যে সহি হাদিসের মাধ্যমে, কোরআন এবং সহি হাদিসের মাধ্যমে মানুষকে তাওহীদ বোঝানো, শিরক থেকে মুক্ত করা, সুন্নতের উপরে প্রতিষ্ঠিত করা, বেদাত মুক্ত করা। এই জন্য যারা এই দেশে সবচেয়ে নিরীহ ওই মানুষগুলোকে যখন অপবাদ দেওয়া হয় যে বাংলাদেশের জঙ্গিদের 90% আহলে হাদিস, তখন এটা খুবই দুঃখজনক। কারণ এই দেশে এমন কোনো ইতিহাস নাই আজ পর্যন্ত আহলুল হাদিসেরা অন্যদের একটা মাহফিল করতে দেয় নাই, এরকম ইতিহাস আছে কোনো জায়গায় যে অন্য ভাইদের, হানাফি ভাইদের কোনো মাহফিল করতে দেয় নাই, বাধা দিছে, এরকম নজির আছে? কিন্তু আহলুল হাদিসদের মাহফিল করতে দেয় নাই, এরকম শত শত নজির আছে বাংলাদেশে। আহলুল হাদিসেরা অন্যদের একটা মসজিদ পোড়াই দিছে, ভেঙে ফেলছে, এই নজির বাংলাদেশে নাই। কিন্তু অন্যরা আহলুল হাদিসের মসজিদ জ্বালায় দিছে, পোড়াই দিছে, এই নজির বাংলাদেশে আছে। আহলুল হাদিসেরা আজ পর্যন্ত কোনো জায়গায় কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ, কোন একটা মসজিদে আহলুল হাদিস মসজিদ থেকে যে তাদের মতো নামাজ পড়ে নাই এই জন্য কোনো ভাইকে বের করে দিছে, এই নজির নেই। আছে আহলে হাদিস মসজিদে অন্য একজন ভাই নামাজ পড়তে আসছে, হাত নিচে বানছে, তারে মসজিদ থেকে বের করে দিছে, এরকম নজির আছে নাই? কিন্তু আহলুল হাদিসের ভাইদেরকে শত শত বাংলাদেশের মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে এবং এখনো হচ্ছে। অথচ যারা এই দেশে মাজলুম, যারা নির্যাতিত, তাদেরকে বলা হয় যে এরা এই দেশে জঙ্গিদের 90% আহলে হাদিস। এটা খুবই দুঃখজনক। অর্থাৎ এটা এজন্য আমাদেরও দায়িত্ব কর্তব্য হলো আমরা বুঝাই দেওয়া যে আসলে আমরা এই ধরনের কার্যক্রমের সাথে আহলুল হাদিস জড়িত নয়। আমরা শান্তিপূর্ণভাবে মানুষের মধ্যে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমরা এই সমাজের পরিবর্তন চাই। এটাই নবীওয়ালা পদ্ধতি, এটাই নবীওয়ালা তরিকা, এটাই নবীওয়ালা মানহাজ।